যশোদা আসছে ছুটে ধরবে যে তোর জারি ঝুরি করিসনে আর মাখন চুরি যশোদা আসছে ছুটে ধরবে যে তোর জারি ঝুরি যশোদা আসছে ছুটে ধরবে যে তোর জারি ঝুরি যশোদা আসছে ছুটে।